দক্ষিণ আদর্শপাড়া বাইতুল হুদা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইএমআই মাসাজেদ এবং সম্মানিত ওলামাই কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই দীর্ঘ সময় পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের ভিত্তিতে অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শোনার যে রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন এবং সর্বশেষ পর্যায়ে আজকের ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে মিলিত হয়ে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা তো সন্তুষ্টজনক হয় নাই, আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে ওয়াজ শুনতে শুনতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন, এখন শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহর আওয়াজ বলে দিচ্ছে আর বেশিক্ষণ দেরি করা যাবে না, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, আপনি যত তাড়াতাড়ি পারেন আলোচনা শেষ করে দিবেন, এটাই মনে হয় ইঙ্গিত দিচ্ছে নাকি? তা আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখেন একটু আগের আলহামদুলিল্লাহ আর একটু পরের আলহামদুলিল্লাহ কত বেশ কম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আর বেশিক্ষণ লম্বা আলোচনা দীর্ঘক্ষণ মাহফিল হবে না, যথাসম্ভব আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথাবার্তা বলে আমরা আজকের ওয়াজ মাহফিল শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসার জন্য কি রাজি আছেন নাকি মাঝখান দিয়ে মেহমান রেখে বাড়ি চলে যাবেন? তাহলে বাড়িতে গেলে মেহমানকে নিয়ে যাইতে হবে নাকি? মেহমান না নিয়ে গেলে আমরা মনে করব যে নাসিরাবাদের ভাইয়েরা মেহমান রাখি বাড়ি চলে যায়, এই জন্য মেহমান রেখে বাড়িতে যাওয়া যাবে না, মেহমানের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার এবং যে কথাগুলো আমাদের জন্য হেদায়েতের জন্য দরকার এরকম কথাবার্তা যেন আমাদের মুখ থেকে বের হয়, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব বিষয়টি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের তাওহীদ, রেসালতের তাওহীদ, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবসময় তাওহীদের আলোচনা শুনি, সেটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার তাওহীদ, কি বলেন? কথা বলেন না দেখি, একটু ইয়েস নো হ্যাঁ কিছু তো বলবেন, মাঝে মাঝে একটু কথা বলবেন। আমাদের সহি আকিদার এলাকাগুলোতে ভাইদের এই অভ্যাসটা একটু কম, কথাবার্তা বলে না, মানে জিজ্ঞাসা করলে বলতে চায় না। মানে উনাদের অভ্যাসটা আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস, যে নিরিবিলি চুপচাপ শুনবেন। তো ঠিক আছে, শুনবেন, এটাতে কোনো আপত্তি নাই, কিন্তু কিছু জিজ্ঞাসা করলে যদি কথা বলেন তাহলে আমি বুঝতে পারি যে আপনারা ঘুমান নাই, আপনারা জাগ্রত আছেন, আমার কথা বুঝতেছেন শুনতেছেন, না হয় আপনারা ঘুমাই গেছেন নাকি কি করতেছেন আমি কি বুঝবো, কি বলেন? তাও বলে না। আপনারা ঘুমাইছেন নাকি জাগ্রত আমি বুঝবো কিভাবে? ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, এখন ইমাম সাহেব শুধু তেলাওয়াত করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, পিছনে মুসল্লি আছে কি নাই নাকি মুসল্লি সব ইমাম সাহেবকে রেখে চলে গেছে, ইমাম সাহেব বুঝবে কেমনে? দেখেন আল্লাহ আকবার, ইসলাম কত সাইন্টিফিক, কত বৈজ্ঞানিক। এই জন্য মুসল্লিরা যখন আওয়াজ করে সশব্দে যখন আমিন বলবে, ইমাম সাহেব বুঝবেন যে আমার পিছনে মুসল্লি আছে। ইমাম সাহেবের তালাওয়াত চলতেই আছে, মুসল্লিদের কোনো আওয়াজ নাই, চুপচাপ। তো ইমাম সাহেব বুঝবেন কেমনে আমার পিছনে মুসল্লি আছে কি নেই নাকি মুসল্লি সব চলে গেছে? এজন্য আপনার আমিনটা একটু সশব্দে বললে ইমাম সাহেব বুঝেন যে না, ঠিক আছে, আমার পিছনে মুসল্লিরা আছে এবং তারা জাগ্রত আছে, তারা খবর রাখতেছে। সুতরাং আমি দুই রাকাতের জায়গায় নামাজ চার রাকাত পড়াই দিলে, পাঁচ রাকাত পড়াই দিলে আমার মুসল্লিরা ধরব, এটাই ইমাম সাহেবের খবর থাকে, না হয়তো মুসল্লি আছে কি নাই খবর নেই। এক জায়গায় নাকি এরকম মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, তো বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করে। আমাদের দেশে অনেক সম্মানিত বক্তা ভাইয়েরা আছেন, চোখ বন্ধ করে কানে হাত দিয়ে উপরের দিকে তাকায় বয়ান করে, এরকম বক্তা দেখছেন? যে এইভাবে হাত হাত ধরে উপরের দিকে তাকায় চোখ বন্ধ করে বয়ান করেন, এবং মাঝে মাঝে মাবুদ বলে টান মারতে হয় উপরের দিকে তাকায়। এমনি আল্লাহ আছেন সব জায়গায় কিন্তু ডাক দিলে দে উপরের দিকে। আচ্ছা যাই হোক, তো এরকম চোখ বন্ধ করে বক্তা বয়ান করতেছেন, এখন চোখ বন্ধ করে অনেকক্ষণ চোখ খুলেন নাই, চোখ বন্ধ করে বয়ান চলতে আছে, তালে তালে সুরে সুরে ছন্দে ছন্দে চলতেছে। এখন দেখা যায় মাহফিলে বক্তা আছে, শ্রোতা আছে, সবাই মিলে শীতকালে নাচের অনুষ্ঠান হয় অনেক জায়গায়, এরকম ওয়াজ মাহফিল দেখছেন? এখন ইন্টারনেট থাকাতে সুবিধা হয়, প্রতিদিন আমরা দেখি এরকম কত রকমের নাচ ওয়াজ মাহফিলে, কত রকমের জিকির আজকার। তো এইরকম এখন বক্তা অনেকক্ষণ ধরে ওয়াজ করছেন, পরে চোখ খুলি দেখে একটা মানুষও নাই, সবাই চলে গেছে আস্তে আস্তে, এখন লাস্টে একজন বসে আছে। বক্তা বলতেছে আল্লাহ আকবার, একজন খালেস মুখলেস আল্লাহর বান্দা পাওয়া গেছে, যে সব মানুষ আমার ওয়াজ থেকে চলে গেছে, একজন আল্লাহর খালেস বান্দা দিনদার বান্দা বসে আছে। তো বলে যে ভাই তোমার নাম কি, তুমি কি জিনিস তোমাকে এত আকৃষ্ট করলো, সব চলে গেছে তুমি বসে আছো? বলে যে হুজুর আমিও চলে যাওয়ার প্রস্তুতি নিছিলাম, কিন্তু যে মাইকটা এটা কিন্তু আমার, মাইকের জন্য বসে আছি, না আমিও চলে যাইতাম, আমি আপনার ওয়াজের মহব্বতে বসে নাই, বসে আছি কিসের জন্য, মাইকটা নিতে হবে এই জন্য বসে আছি। তো এই জন্য আমরা চেষ্টা করব চোখ বন্ধ করে ওয়াজ করব না, চোখ খোলা রেখে ওয়াজ করব, চোখ খোলা রেখে কথা বলবো, যে উঠবেন কিন্তু আমরা দেখে যাব, চোখ খোলা থাকবে, তবে মাঝে মাঝে একটু কথা বলবেন, কারণ আপনাদের ওইদিকে একটু অন্ধকার, আমাদের আমার এদিকে একটু আলো বেশি, তাহলে ঘুমাইলে কিন্তু দেখা যাবে না। এজন্য কথাবার্তা বলতে রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, দেখেন এই এলাকার ভাইয়েরা কত ভালো, যেটা বলি সেটাই রাজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দান করুন, আমিন। তো আমরা আমাদের আলোচনা শুরু করি, আলোচনার বেশি সময় নাই, বেশি রাত করব না, সংক্ষিপ্ত কথা, আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করব সেটা বলবেন। আচ্ছা, ইসলামের আরকান, আরকানুল ইসলাম কয়টা? ইসলামের আরকান, আরকানুল ইসলাম যেটাকে বলা হয়, আরকানুল ইসলাম কয়টি? তো আরো সহজভাবে বলি, ইসলামের বেনা বা ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ কয়টি? মাশাআল্লাহ, দেখছেন একটু ব্যাখ্যা করে দেওয়ার পরে সবাই পারে, কিন্তু প্রথম আরকানুল ইসলাম বলার কারণে অনেকে বুঝতে পারেন নাই। তাহলে ইসলামের আরকান, ইসলামের খুঁটি বেনা কয়টা? পাঁচটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমে রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের বেনা পাঁচটি জিনিসের উপরে স্থাপন করা হয়েছে। ইসলাম নামক বাড়িটিকে, ইসলাম নামক গড়টিকে পাঁচটি বড় বড় পিলারের উপরে দাঁড় করানো হয়েছে। এক নম্বর পিলারটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর পিলারটা হলো আল্লাহর কোন বান্দা সাক্ষ্য দিতে হবে, শাহাদা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোন হক মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ, এটা হলো ইসলামের এক নম্বর খুঁটি বা বেনা বা রুকন। আল্লাহর কোন বান্দা এই রুকনের, এই শাহাদার দুটি অংশের মধ্য থেকে যদি একটি অংশে বিশ্বাস করে সেও ইমানদার নয়, আবার যদি দ্বিতীয় অংশ বিশ্বাস করে প্রথম অংশ বিশ্বাস করে না সেও ইমানদার নয়। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না, ইমানদার হবে? আবার কেউ যদি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না, ইমানদার হবে? আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল আবু তালেব, আবু তালেব, আবু তালেব বিশ্বাস করত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে নাই, ইমানদার হয়েছে? আবার আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ, সে সরাসরি কোনো শিরক করে নাই, কিন্তু সে বিশ্বাস করত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজন্য আব্দুল্লাহ ইবনে উবাইও মুসলমান হইতে পারে নাই। তাহলে বোঝা যায় সাক্ষ্য দিতে হইলে, শাহাদা দিতে হইলে দুটি অংশের শাহাদা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাও লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য লাগবে। এইজন্যই কালেমাটা করা হয়েছে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার ভিতরে দুটি তাওহীদকে একত্রিত করা হয়েছে, একটা তাওহীদ হলো তাওহীদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আরেকটা হলো তাওহীদু ইত্তিবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই তাওহীদকে একসাথে একত্রিত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আমি ইবাদত করব না। ইবাদত করব কার? আল্লাহ, হয় নাই তো? একমাত্র আল্লাহর ইবাদত করব কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। খালি আল্লাহর বললে হবে না, তাহলে আল্লাহরও করবেন অন্য জায়গায়ও করবেন, এজন্য বলতে হবে ইবাদত করব কার? আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব একমাত্র আল্লাহর। ইয়াকা আছে, ইয়াকা ছাড়া যদি বলেন নাবুদু তাহলে তাওহীদ হবে না। নাবুদু মানে ইবাদত করব আল্লাহর, ঠিক আছে, কিন্তু ইয়াকা লাগান নাই, একমাত্র লাগান নাই, আপনার তাওহীদ আসে নাই। এই জন্য ইবাদত করব একমাত্র আল্লাহর, এটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সেই ইবাদতটা আল্লাহ নাবুদ আল্লাহ ইল্লা বিমা শারা রাসূলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে ছাড়া আর কোন পদ্ধতিতে ইবাদত করব না, এটার নাম শাহাদাতে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদা, এটাও তাওহীদ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের মাবুদ হওয়ার ব্যাপারে যেমন তাওহীদ, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করার ব্যাপারেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ লাগবে, না হয় ঈমান হবে না। আল্লাহর তাওহীদের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার তাওহীদ লাগবে। এত্তেবার তাওহীদ যদি না হয় তাও ঈমানদার না। তাহলে এই কালেমাটা ঠিক আছে নাকি? কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমাটা ঠিক আছে কিনা? আমাদের সমাজে বর্তমানে কিছু ভাসমান কথাবার্তা, বায়বীয় কথাবার্তা শোনা যায়। ভাসমান কথা বুঝেন? ভাসমান বাংলা বুঝেন তো সবাই? আমরা তো সবাই বাংলা বাঙালি। ভাসমান কথা বুঝেন? ভাসমান কথা মানে যেই কথা শুধু চারিদিকে ভাসে কিন্তু কাগজে কলমে কোথাও নাই, কোনো দলিল নাই, প্রমাণ নাই, মানুষের মুখে মুখে কথায় কথায় ভাসে, এইরকম কথাগুলোকে বলা হয় ভাসমান কথা। সবচেয়ে দুঃখজনক হলো এই ভাসমান কথাগুলো শুধু সাধারণ মানুষেরা বলে না, মূর্খ মানুষেরা বলে না, আমাদের দেশের বড় বড় বক্তা, বড় বড় সম্মানিত বক্তারা, বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় মুনাজিরে জামান, বড় বড় মুজাদ্দিদে জামান, বড় বড় আল্লামা, বড় বড় মুফতি সাহেবানেরা বলেন কথাগুলো কি? ভাসমান কথা। যেই কথাগুলোর পিছনে কোনো দলিল নাই, সুস্পষ্ট কোনো প্রমাণ নাই, কে বলেছেন, কোথায় বলেছেন, কখন বলেছেন, কিভাবে বলেছেন, এরকম কোনো দলিল প্রমাণ নাই, ভাসমান কথা। অথচ ওলামায়ে কেরাম নয় শুধু একজন ইমানদারও জীবনে কোনোদিন ভাসমান কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা খবরদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, ধারণা করে করে কথা বলার থেকে নিজেদেরকে বাঁচাই রাখো, খবরদার ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলিও না, ইন্না বাদাজ্জন্নি ইসমুন, কারণ ধারণা করে কথা বলা হলো গুনাহ, ধারণা করে কথা বলা গুনাহ, কবিরা গুনাহ, সুজ্জন। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় ধারণা করে সমাজে কথা বলা হয়। কয়েকটা ভাসমান কথার উদাহরণ দি। একটা ভাসমান কথা হইল নোয়াখালীর মাইজদী শহরে একদিন আল্লাহর একজন বান্দা নাকি জোহরের নামাজের সময় জোরে আমিন বলছে। কোন নামাজে? জোহরের নামাজে জোরে আমিন বলছে। মসজিদের সবাই মিলে তাকে ধরল, ভাইজান মাগরিবের নামাজে জোরে আমিন বলতে শুনি মাঝে মাঝে, এশার নামাজে শুনি, ফজরের নামাজে শুনি, জোহরের নামাজে জোরে আমিন বলতে তো কোনোদিন শুনি নেই। ও মিয়া, তুমি জোহরের নামাজে জোরে আমিন বললে কেন? এখন ওই আল্লাহর বান্দা বলতেছে, বাইরে আমাকে প্রতিদিন 200 টাকা করে আহলে হাদিসের লোকেরা দেয়, এই জন্য আমি জোহরের নামাজও বুঝিনা, আসরও বুঝিনা, মাগরিবও বুঝিনা, এশাও বুঝিনা। আমার কাজ হলো মসজিদে মসজিদে গিয়ে শুধু নামাজের সময় জোরে আমিন বলা। এই জন্য আমি জোহরের নামাজে আমিন বলছি, কারণ হলো আহলে হাদিসেরা আমারে প্রতিদিন 200 টাকা করে দে, প্রতিদিন 200 টাকা করে দে। কিসের জন্য? খালি আমিন বলার জন্য। আল্লাহ আকবার। আমিন বলার পিছনে আহলে হাদিসেরা দেখেন কত টাকা খরচ করে, এই লোকেরা কত টাকা দে, 200 টাকা করে। এর কয়দিন পরে আমি উমরায় গেলাম, বাইতুল্লাহর সামনে মাতাফের সামনে বসে বসে চিন্তা করতে লাগলাম, হায়রে আমাদের দেশের একজন বড় মুজাদ্দিদে জামান, বড় মুনাজিরে জামান বলেছেন, নোয়াখালীর মাজদি শহরে আল্লাহর একজন বান্দাকে জোহরের নামাজে আমিন বলানোর জন্য ডেলি 200 টাকা করে দেন। তাহলে এই বাইতুল্লাহর মধ্যে সলাত আদায় করলাম, কত লক্ষ মানুষ সলাত আদায় করলো, কত লক্ষ মানুষ জোরে আমিন বললো, তাহলে সৌদি সরকারের ডেলি কত কোটি রিয়াল খরচ হয় খালি আমিন বলানোর জন্য, কি বলেন? বাংলাদেশে তো টাকা দিলে হয়, 200 টাকা দিয়ে তারে আমিন বলাইছে, এখন সৌদি আরবের আল্লাহর ঘরে বাইতুল্লাহর সামনে লক্ষ লক্ষ মানুষ যখন জোরে আমিন বলতেছে, এবার সৌদি সরকারের কত কোটি রিয়াল প্রতিদিন খরচ কিসের জন্য? খালি একটু জোরে আমিন বলানোর জন্য। আল্লাহ আকবার। আচ্ছা ঠিক আছে, নোয়াখালীর মাজদি শহরে জোহরের নামাজে আমিন বলছে, আমি ওই মোনাজের জামান ভাইকে, সম্মানিত ভাইকে তার সম্মানের প্রতি লক্ষ্য রেখে বলবো, ও ভাইজান, প্রত্যেকটা কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। হয়তো আমার সামনে হাজার হাজার মানুষ দেখে আমি মনে করে ফেলছি সব মানুষ মনে হয় আমার মুহিব্বিন, কিন্তু আমি যে একজন মানুষের নামে একটা কিছু ভাইয়ের নামে মিথ্যা কথা বলে দিলাম, এটার জন্য আমি যত বড় মুনাজির হই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি অনেক মাহফিলে বলছি, ও মুনাজিরে জামান ভাই, আপনি নোয়াখালীর মাজদি শহরের ওই ভাইটার নামটা ঠিকানাটা একটু প্রকাশ করেন, আমরা একটু ওই ভাইয়ের সাথে দেখা করব, তাকে 200 টাকা কে দিছে, কোথা থেকে দিছে, কেমনে দিছে, তার থেকে খবরটা জানব। নাম নাই, ঠিকানা নাই, নোয়াখালীর মাজদি শহরে কে বলছে এটা একটা ভাসমান কথা। কি কথা? ভাসমান কথা, আন্দাজে কথা, অনুমান করে কথা, এর উপরে তার বললাম না, মিথ্যা অপবাদ সেটা আলেমদের সামনে প্রয়োগ করলাম না, কারণ আলেমেরা ভুল করলেও, বেয়াদবি করলেও বেয়াদবি বলা যায় না, বলতে হয় যে এটা আদবের খেলাফ। কি বলতে হয়? বেয়াদবি বলা যায় না, কথা কিন্তু একটাই, কিন্তু বলতে হয় কেমনে, এটা আদবের খেলাফ। বড় মানুষ মিথ্যা বললে বলা যায় না আপনি মিথ্যা বলছেন, বলতে হবে আপনার কথাটা সত্য নহে। সত্য নহে মানে কি? কথাটা মিথ্যাই, কিন্তু বলা যাবে না যে আপনি মিথ্যা বলছেন, বলতে হবে কি কথাটা সত্য নহে। তাহলে এই নোয়াখালীর মাজদি শহরের কথাটা সত্য নহে, এটা ভাসমান কথা। আচ্ছা এবার আসেন, এই একটা ভাসমান কথা বললাম, আরেকটা ভাসমান কথা শুনেন। বাংলাদেশের বিভিন্ন বিশাল বিশাল মাহফিলে অনেক বড় বড় সম্মানিত বক্তা ভাইয়েরা মাইক কাঁপিয়ে হুঙ্কার দিয়ে বলতেছে, কয় বাংলাদেশে আহলে হাদিসেরা কালেমায়ে তৈয়বা অস্বীকার করে। আহলে হাদিসেরা কি করে? কালেমায়ে তৈয়বা নাকি মানে না? কেমনে মানে না? কয় আহলে হাদিসেরা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলা যাবে না, এই বাক্য বললে নাকি শিরক হবে, এই বাক্য বললে শিরক হবে। কারা বলতেছে? আহলে হাদিসেরা বলতেছে। বাংলাদেশে এখন যত রকমের কথা, যত রকমের ইসলাম বিরোধী আছে কথা আছে, সব বলে কারা? খালি নাকি আহলে হাদিসরা বলে। আল্লাহ আকবার! মানে কে বলছে এটা? কয় আহলে হাদিসরা কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা, এই বাক্য বললে শিরক হবে এটা বলা যাবে না। একজন সাধারণ মুসলমানকে, একজন সাধারণ ভাইকে যখন এই কথা বলা হয় তখন তো তার রক্ত গরম হয়ে যায়। কি বলে? সারা জীবন যেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে, আর কোথাকার আহলে হাদিসরা বলে আবার এটা বলা যাবে না, আহলে হাদিস পাইলে শেষ করে ফেলবো, গরম। তাহলে এই সাধারণ মানুষকে, সাধারণ মুসলিম উম্মাকে মিথ্যা বলে, বাসমান কথা বলে খেপানো। আমি বলি আমার সম্মানিত ভাই, হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে যে মিথ্যা কথাটা বলতেছেন, আপনি সুনির্দিষ্ট করে বলে দেন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা এই কথা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে। আপনারা শুনছেন আজ পর্যন্ত কোনোদিন কোন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা, কোন ভাই বলছেন যে এরকম এটা বললে শিরক হবে? কিন্তু বাংলাদেশের বড় বড় ওয়াজ মাহফিলে এবং ইউটিউবে খুঁজলেই পাবেন অসংখ্য বড় বড় বিশাল বিশাল মুফতি আজম, মোনাজিরে আজম, বিশাল বিশাল খতিবে আজম বলতেছে যে আহলে হাদিসেরা নাকি বলে এই কালেমা পড়লে শিরক হবে, ভাসমান কথা। আরো আরো একটা ভাসমান কথা বলি, এক জায়গায় যায় বলতেছে ভাই মহিলাদের পিছনে নামাজ পড়া হারাম, কিন্তু আমাদের দেশে আহলে হাদিস বাহির হয়েছে তারা মহিলাদের পিছনে নামাজ পড়ে, কি করে? আহলে হাদিসেরা নাকি মহিলাদের ইমামতিতে নামাজ পড়ে, কারা পড়ে? আহলে হাদিসেরা। আপনারা শুনছেন, আহলে হাদিসদের মতে মহিলারা নামাজ ইমামতি করা যায়, বিশাল বিশাল ওয়াজ মাহফিলে বলতেছে, হাজার হাজার মানুষের সামনে বলতেছে যে আহলে হাদিসদের মতে নাকি মহিলারা নামাজ পড়া যায়। এক জায়গায় দেখি এক ভিডিও বাহির করে মোবাইল থেকে দেখাইতেছে, দেখেন আহলে হাদিসেরা মহিলা ইমামের পিছনে নামাজ পড়তেছে। আপনার অনলাইনে একটা ভিডিও আছে আমেরিকার কোন এক জায়গায় একজন মহিলা নামাজ পড়াইতেছে, জি, তো সেখানে ওই ভিডিওটা আপনার ইউটিউবে অনলাইনে আসছে, এটাকে দেখাই মানুষকে বিভ্রান্ত করতেছে যে দেখেন যে আহলে হাদিসরা মহিলার পিছনে নামাজ পড়ে। বাংলাদেশের কোন আহলে হাদিস মসজিদে, কোন আহলে হাদিস এলাকায়, কোন জায়গায় আপনার মহিলা ইমামতি করছে আপনি নির্দিষ্ট করে দেখাই দেন? এই ভিডিওটা কোন মসজিদের, বাংলাদেশের বা ইন্ডিয়ার বা পাকিস্তানের বা আহলে হাদিসদের কোন মসজিদের এই মহিলা ইমামতি করতেছে? অর্থাৎ ভাসমান কথা, এগুলার নাম হলো কি? ভাসমান কথা। এই ভাসমান কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। একদিন আমার মসজিদের এক মুসল্লি আরেকজন ভাইকে বলতেছে, ওই ভাই এখানে হাত বাঁধছে, হাত বাঁধার পরে ওই ভাইকে বলতেছে, এই মিয়া শুনেন, কি ভাই কি বলেন? কয়, আপনি কি আহলে হাদিস হয়ে গেছেন নাকি, আপনি এখানে হাত বাঁধলেন কেন? আচ্ছা, ওই ভাই কয়, ভাই আমি আহলে হাদিস তো বুঝি না, কিন্তু মক্কা মদিনার ইমামদেরকে, বিশ্বের বড় বড় আলেমদেরকে আমি দেখছি এখানে হাত বাঁধতে, এই জন্য আমিও বাঁধি। কয়, না তারা মানলে হবে না, আপনি আহলে হাদিস হয়ে গেছেন, আমার সামনে বলছে, আমি শুনে রয়েছি। আমি কই ঠিক আছে, আজকে বলেন, আজকে আর কিছু বলবো না এখানে। আচ্ছা, এর কয়েকদিন পরে ওই ভাই নামাজ শেষ করছে, শেষ করার পরে আমি বললাম, ভাই শুনেন একটা কথা আছে। কয়, কি কথা ভাই শাক হুজুর বলেন? আমি বললাম, ভাই আপনি কি কাদিয়ানি হয়ে গেছেন নাকি? ভাই আপনি কাদিয়ানি হইলেন কবে? হে তো চমকে উঠছে, কি রে হুজুরে কি কয় আমি কাদিয়ানি হয়েছি? আমি কই যে ভাই কাদিয়ানি হয়েছেন কবে থেকে? কি বলেন, কাদিয়ানি কিভাবে হয়েছে? আমি তো কাদিয়ানি কোথাও যাই নাই, কিছু করি নাই। আমি বললাম, ভাই আমি কিন্তু কাদিয়ানিদের বক্সি বাজার যেই মসজিদ আছে ওখানে আমি একদিন গেছি, আপনি যেমনে নামাজ পড়ছেন কাদিয়ানিদেরকে সেম এমনে নামাজ পড়তে দেখছি, কাদিয়ানিরও এখানে হাত বাঁধছে, আপনারও দেখলাম এখানে হাত বাঁধছেন, আপনি কি কাদিয়ানি নাকি? তারপর আমি বললাম যে ভাই একদিন শিয়া মসজিদে গেছি, শিয়ারও দেখলাম এরকম বাঁধছে। সেই লোক আবার আমি কি, ভাই ওই ভাই এরা আলে হাদিস বলেন কেন? আপনার ঘরে আমার বাবিও তো আলে হাদিস, কি বলেন? এই লোক যদি এখানে হাত বাঁধছে আর আলে হাদিস হয়ে গেছে, তো উনার ওয়াইফে হাত বাঁধে কোথায়? বুকেই তো বাঁধে, তো উনার বউ তো আলে হাদিস, আগে ঘরে ঠিক করেন তারপরে বাইরে ঠিক করিয়েন। আচ্ছা, ওই ভাইকে কদিন আগে আবার জিজ্ঞেস করলাম, ওই ভাই তো ওই দিন থেকে আমার উপরে খেপা আছে, হুজুর এগুলা কি বললো? আমি বললাম আমি যদি ভুল বলি আপনি বলেন যে আমি এটা ভুল বলছি। আচ্ছা, ওই দিন আমি বললাম, ভাই মেহনত কেমন চলতেছে? হুজুর কি মেহনত? আমি কে সবসময় তো ইমান আমলের মেহনত করতেই আছেন করতেই আছেন, মেহনত কতদূর উন্নতি হয়েছে? কয় না আলহামদুলিল্লাহ চলতেছে, তবে এখন একটু দুর্বল। আমি কে মেহনত এমন পর্যায়ে পড়ছে যে মেহনতে এখন কঠিন মেহনত চলতেছে, লাঠি তৈরি করে একজন আরেকজনের সাথে মারামারির মেহনত চলতেছে, মারামারির এমন মেহনত একজন আরেকজনের মারিয়ে ফেলছে লাঠি দিয়ে, মেহনত এমন চূড়ান্ত পর্যায়ে গেছে মেহনত। আমি কি, ভাই এসব মেহনত বন্ধ করেন, এই মানুষ মারামারির মেহনত এটা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে শেখান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তার জাযা হলো জাহান্নাম। আপনি এই মেহনত করে মারামারি করে মুসলিমে মুসলিমে মারামারি করে একজনকে মারি ফেলছেন, যে মারছে সেও জাহান্নামী, যাকে মারছেন সেও জাহান্নামী। এটা কোন মেহনত? যেই মেহনতে মানুষ মারি ফেলায়, যেই মেহনতে যে মারে হেও জাহান্নামী, যারে মারে সেও জাহান্নামী। তাহলে এই মেহনত দরকার আছে? ওই মেহনতি ভাইয়েই ওইজন ওই ভাইকে বলছিল যে আপনি আলে হাদিস হয়ে গেছেন। আমি বললাম যে দারে বুকে হাত বাঁধতে দেখছেন, হে তো এখন এই মেহনত শুরু করে নাই, আপনি তো জঘন্য মেহনত করতেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা ভূমিকার মধ্যে প্রথমে বললাম সেটা হলো যে ভাসমান কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। বাংলাদেশের নয়, সারা দুনিয়ার কোন আহলে হাদিস আলেম বলেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে, এটা বলা যাবে না, এইটা কেউ বলে না। যদি বলে আপনারা বলেন যে অমুক শায়খ অমুক জায়গায় অমুক বক্তৃতায় বলছেন। আচ্ছা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি লাগবে? তাওহীদ লাগবে, সমস্ত নবীদের উপরে ইমান থাকবে, কিন্তু এত্তেবা করব কয়জনের? একজনের। সমস্ত ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা অনুযায়ী করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, অর্থাৎ আল্লাহর ইবাদত করো। এখানে তুহিব্বুনাল্লাহ অর্থ হলো তাবুদুনাল্লাহ, যদি আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনি, একজনের পদ্ধতিতে একজনের ইত্তেবায় তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা হলো ইত্তেবার তাওহীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। অর্থাৎ শুধুমাত্র ইত্তেবা করতে হবে একজনের, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। আচ্ছা, আমি গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যখন সুন্নতার বেদাতের আলোচনা করতেছিলাম, এক মুরব্বী উঠি আমাকে বলতেছে মাহফিলের মধ্যে থেকে, হুজুর যেই মাইকে ওয়াজ করতেছেন এই মাইক তো বেদাত, এই মাইক বেদাত, তারপরে কয় এই যে প্যান্ডেল লাগাইছেন এগুলা বেদাত, এই যে ক্যামেরা লাগাইছেন এগুলা বেদাত, মসজিদে ফ্যান লাগাইছেন এগুলা বেদাত, কোরআন শরীফে হাদিস শরীফের মধ্যে জের জবর নোক্তা পেশ লাগাইছেন, বাংলা বুখারী বানাইছেন, এগুলো সব বেদাত। সব কি বেদাত? আমি বললাম ভাই মুরব্বী, আসলে অপরাধ আপনার না, অপরাধ আমাদের। আমরাই আপনাদেরকে বেদাতের কনসেপ্টটা, বেদাতের ধারণাটা সঠিক ভাবে দিতে পারি নাই, বুঝাইতে পারি নাই। এই জন্য আপনি বুঝে নিছেন, যত কিছু নতুন আবিষ্কার হয় যেটা রাসুলের যুগে ছিল না, এগুলাকে সবগুলাকে মনে হয় বেদাত বলে। আসলে কি সবগুলাকে বেদাত বলে? বেদাতের সম্পর্কটা কিসের সাথে? এবাদতের সাথে। এবাদতের উপকরণের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এবাদতের উপকরণ এক জিনিস, এবাদত আরেক জিনিস। সুন্নত আর বেদাতের সম্পর্ক হবে এবাদতের মধ্যে, কিন্তু এবাদতের উপকরণ যেগুলো, এবাদতের জন্য যেগুলো লাগে, সেগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। দুটাকে একসাথে মিলানো যাবে না, দুইটা দুই জিনিস, ভিন্ন জিনিস। কিন্তু আমাদের দেশে যারা এবাদতের বেদাত করেন, তারা মানুষকে এবাদতের উপকরণগুলো দিয়ে বোঝাতে চান যে মিয়া এগুলো সবই তো বেদাত। বলেন যে তোমরা যদি রাসুলের যুগে যা থাকে তা না করো, সেটা যদি করা না যায়, তো রাসুলের যুগের কোরআনে তো জের জবর পেশ নোক্তা ছিল না, ওই কোরআন পড়ো কেন? বলে না ওই কোরআন পড়ো কেন? ওই কোরআন তো রাসুলের যুগে জের জবর পেশ ছিল না, এখন তোমাদের কোরআনে তো জের জবর পেশ আছে। রাসুলের যুগে তো বুখারি শরীফ ছিল না, এখন বুখারি শরীফ পড়ো কেন? কি বলেন? রাসুলের যুগে তো মসজিদের মধ্যে এসি ছিল না, এখন এসি লাগাও কেন? রাসুলের যুগে তো এরকম মাইকের ব্যবস্থাপনা ছিল না, মাইক দিয়ে ওয়াজ করো কেন? তাহলে আমাদের এলেমের পর্যায়টা কোন পর্যায়ের, এই বক্তার কথা শুনলে বোঝা যায় এলেম আমাদের কমতে কমতে কোন পর্যায়ে এসে পড়ছে সবারই। আমি তা আমার অনেক এলেম তা বলতেছি না, মানে আমাদের এলেম কোন পর্যায়ে পড়ছে এই কথাটা শুনলে বোঝা যায় যে যেই আলেম, যিনি এখনো এবাদত আর আবাদতের উপকরণ বুঝতে পারেন নাই, যিনি এখনো সুন্নত আর বেদাতের কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, এই সমস্ত ভাইয়েরা আমরা বাংলাদেশে বিশাল বিশাল আলেম হয়ে বক্তা হয়ে বসে আছে। এজন্য আমার ভাই এবং বোনেরা, আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে সমস্ত এবাদতের এত্তেবার তাওহিদ হবে এত্তেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি শাহাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পর্যায়। হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে ইবাদত করেছেন সেখানে করাটা সুন্নত, যেখানে যেটা ছেড়ে দিছেন সেখানে সেটা ছেড়ে দেওয়া সুন্নত। এটা আমাদের দেশের অনেক ভাই বুঝতে চায় না, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেখানে সেটা করা সুন্নত, যেখানে যেটা ছেড়ে দিছেন সেখানে সেটা ছেড়ে দেওয়া সুন্নত। এটার নাম হলো সুন্নতে ফেলিয়া আর সুন্নতে তারকিয়া, দুটেই সুন্নত। কিন্তু একটা হলো করার সুন্নত, আরেকটা হলো না করার সুন্নত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের নামাজের জন্য আজান দিছেন, আজান দিছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীতে দুইজন, মসজিদে কুবায় একজন, মসজিদে হারামে একজন। চারজন মুয়াজ্জিনকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন। এরা কয় ওয়াক্তে আজান দিত? পাঁচ ওয়াক্তে। আচ্ছা, এরা কি জানাজার নামাজের জন্য আজান দিত বা ঈদের নামাজে আজান দিত? এখন আমরা যদি বলি ভাই আজান দেওয়া কি খারাপ জিনিস নাকি, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যেমন আজান দি, ঠিক একইভাবে ঈদের নামাজেরও আমরা আজান দিব, জানাজার নামাজের আজান দিব অসুবিধে কি? আজান দিলে সওয়াব হয়, আজান দিলে গুনাহ হয় নাকি? কি বলেন, আজান কি খারাপ জিনিস? তাহলে ঈদের নামাজের আজান দিলে কোনো অসুবিধা আছে? কি অসুবিধা? আরে আমি আজানটা দিব, আজানও দিতে দিবা না, আজানও না দিব, আমি খারাপ কিছু করবো নাকি? গান বাজনা করবো নাকি? করবো কি? আজান দিব, আজান দিলে অসুবিধা কি? এইটা অসুবিধা আছে। আজান দিবেন, আজানে কবিরা গুনাহ হবে, আজান দি কবিরা গুনাহ হবে। পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিবেন, সুন্নত হবে, সওয়াব হবে, কিন্তু জানাজার আজান দিবেন, ঈদের নামাজের আজান দিবেন, কি হবে? গুনাহ হবে। কেন? বলে ভালো কাজ করলে গুনাহ হয় কেমনে? ভালো কাজ করলেও গুনাহ হয়, ভালো কাজ করিও জাহান্নামে যাইতে হয়, যদি ভালো কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে হয়। এই জন্য আল্লাহ পাক সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা যা করতে বলেন সেটা শক্ত করে ধরো, সেটা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা ছেড়ে দিতে বলেন সেটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে একসাথে হজ করতে গেছেন, দুইজনে হজ করতে গেছেন একসাথে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, খলিফা সামনে সামনে দিয়ে আল্লাহর ঘরের বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সাথে সাথে বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহর তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদের কর্নার থেকে, হাজরে আসওয়াদ চুম্বন দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ শুরু। বাকি দুইটা কর্নার, বাকি দুইটা কোণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই, চুম্বনও দেন নাই। যখন রুকনে ইয়ামেনির মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করেছেন, চুম্বন দেন নাই। উম্মতের জন্য সুন্নাত হলো রুকনে ইয়ামেনিকে ডান হাত দিয়ে স্পর্শ করা, হাজরে আসওয়াদকে ধরে সুন্দর করে চুম্বন দেওয়া, বাকি দুইটা কোনকে চুম্বন দেওয়া যাবে না, হাতও লাগানো যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চারো কোণার মধ্যে হাত লাগাইতেছেন, তিনি কি করতেছেন? চার কোণে হাত লাগাইতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ দেখে সাথে সাথে বাধা দিলেন যে খলিফা মুআবিয়া খবরদার, এই দুইটা কোণ স্পর্শ করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই দুটা কোণ স্পর্শ করা যাবে না, এটা তুমি পাইছো কই? দলিল দেখাও। এই দুটা কোণ দলিল অসুবিধা কি? আমি আল্লাহর ঘরে না ধরছি, খারাপ কিছু ধরছি নাকি? কি বলেন, আল্লাহর ঘর ধর্ম, আল্লাহর ঘরে দুইটা কোণ স্পর্শ করব, এটা তো অসুবিধা কি? এটা কি খারাপ কাজ নাকি? এটা তো ভালো কাজ। তো এইটা যে ধরা যাবে না, দলিল দেখাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনে কারীমের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামেনি স্পর্শ করেছেন, চুম্বন দিয়েছেন, বাকি দুইটা কোণের মধ্যে চুম্বন দেন নাই, স্পর্শ করেন নাই। সুতরাং ওই দুইটা কোণকে চুম্বন না দেওয়া, স্পর্শ না করাটা সুন্নত। আর রুকনে ইয়ামেনিকে স্পর্শ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে স্পর্শ করা সুন্নত। আর হাজরে আসওয়াদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন, এখানে চুম্বন দেওয়াটা সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধরেন নাই, চুম্বন দেন নাই, সেখানে চুম্বন না দেওয়াটা সুন্নাত, যেখানে দিছেন সেখানে দেওয়াটা সুন্নাত। এখন কথা হইল, যিনি চুম্বন দিবেন দলিল দেখাবে কে? যিনি চুম্বন দিবেন না তিনি দলিল দেখাবেন, নাকি যিনি চুম্বন দিবেন তিনি দলিল দেখাবেন? হ্যাঁ, এটা বুঝতে হবে। যিনি বলবেন এটা এবাদত, যিনি বলবেন এটা সুন্নাত, দলিল দেখাবেন তিনি, কারণ এবাদত দলিল বিহীন এবাদত হইতে পারে না। যিনি বলবেন এটা এবাদত না এটা সুন্নাত না, তাকে কোনোদিন দলিল দেখানো লাগবে না। কিন্তু আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে এমন জাহালত বিস্তার লাভ করেছে, ভাইদেরকে বলে এই মিয়া এটা যে বেদাত কই ফাইছো দলিল দেখাও, এটা যে বেদাত বেদাত করো খালি, বেদাত কই ফাইছো দলিল দেখাও। যিনি বলবেন বেদাত তিনি কোনোদিন দলিল দেখাবেন না, দলিল দেখাবেন যিনি বলবেন সুন্নাত, যিনি বলবেন এটা ইবাদত দলিল দেখাবেন তিনি। একজন ভাই বলতেছে ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এটা কই ফাইছো দেখাও, কোন হাদিসে ফাইছো, কোথায় ফাইছো? ইল্লাল্লাহ জিকির করা যাবে না, কোন হাদিসে ফাইছো, কোথায় ফাইছো দেখাও। আরে ভাই, জাহালত এত বিস্তার লাভ করেছে, ইল্লাল্লাহ জিকির যিনি করবেন দলিল দেখাবেন তিনি, যিনি করবেন না তাকে কোনোদিন দলিল দেখানো লাগবে না। এটা দলিল নাই এই কারণে এটা করা যাবে না, এই কারণে এটা বেদাত। দলিল যদি থাকতই এটা তো সুন্নত হয়ে যাইতো, এটা বেদাত হইতো না। দলিলে যদি থাকতো তাহলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হইতো। দলিল নাই বলে এটা বেদাত। এই জন্য মনে রাখবেন, এবাদতের ক্ষেত্রে সুন্নতের ক্ষেত্রে যিনি বলবেন এটা এবাদত এটা সুন্নত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা এবাদত না এটা সুন্নত না এটা বেদাত, তিনি দলিল দেখানো লাগবে না, তার কাছে দলিল ছাওয়া হলো জাহালতি মূর্খতা। এজন্য আমি একটা উদাহরণ দিই, সব জায়গায় বলি যে আমার ভাইরা পার্শ্ববর্তী যে বাড়িটা দেখতেছেন শুনে রাখেন, এই বাড়িটা কিন্তু আমি ডক্টর ইমাম হোসেনের না, বাড়িটা কিন্তু আমার না। আপনারা সবাই বললেন শায়েখ আপনি ঘোষণা দিছেন বাড়ি এটা আপনার না, এই বাড়ি এটা যে আপনার না, আপনি আজকে দলিল দেখাই যাইতে হইব, দলিল পত্র সব দেখাই যাবেন বাড়ি এটা যে আপনার না। আপনারা যদি ত্রিমোহনীর ভাইয়েরা যদি এক মাস পর্যন্ত আমাকে দড়ি রাখেন, দলিল দেখাইতে পারবো কিনা? দলিল কোথা থেকে দেখাবো? দলিল নাই বলে তো আমি ঘোষণা দিচ্ছি যে ভাই বাড়ি এটা কিন্তু আমার না। এই বাড়ির মালিক যিনি, তার কাছে সমস্ত রকমের দলিল খাজনা কবলা ফসদা সব আছে, উনি আপনাদেরকে সব দেখাইতে পারবেন, আমি কিছুই দেখাইতে পারবো না। যদি দেখাইতে যাই তো আমাকে দুই নম্বরই করি জাল দলিল জাল কবলা দেখাইতে হবে, সঠিক কোন দলিল সঠিক কোন কবলা আমি দেখাইতে পারবো না, দেখাইলে দুই নম্বরই করি জাল দলিল জাল কবলা বানাই আনতে হবে। কিন্তু আমাদের দেশের ভাইদের চিন্তা চেতনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, কয়টা বেদাত এটা দলিল দেখাও, বেদাতের দলিল পাবে কই? এটা দলিল নাই এই জন্যই তো বেদাত। দলিল থাকলে মিয়া এটা বেদাত হইতো নাকি? দলিল থাকলে তো এটা সুন্নাত, এটা ইসলামের ভিতরে ঢুকে যাইতো দলিল থাকলে, এটা দলিল নাই বলে এটা ইসলামে ঢুকতে পারে নাই। এই জন্য যিনি বেদাত বলবেন ওনাকে দলিল দেখানো লাগবে না, যিনি সুন্নত বলবেন ইবাদত বলবেন দলিল দেখাবেন তিনি, এটা বুঝতে হবে কে দলিল দেখাবে। আমাদের ভাইরা অনেক সময় ফেরেশান হয়ে যায়, আমাদের কাছে খালি ফোন করে, শায়েখ এটা যে বেদাত ইমাম সাহেব দলিল ছাইতেছে। তো ইমাম সাহেব দলিল ছাবে কেন? ইমাম সাহেব যদি বলে এটা সুন্নত দলিল দেখাবেন ইমাম সাহেব, ইমাম সাহেব দলিল দেখাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হাদিস আসছে, সেটা বুখারীতে না আসুক মুসলিমে না আসুক অসুবিধা নাই, বুখারি মুসলিমে আসতে হবে জরুরি না, আপনি মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে দেখান, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে দেখান, মুস্তাদরাকে হাকিম থেকে দেখান, বাইহাকি থেকে দেখান, যদি সেটা সহি হাদিস হয় অসুবিধা নাই। আপনি দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে মাজলিসে বসে আছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন বাতি সবগুলা নিভাই দাও, বাতি সব নিভাই দাও, বাতি নিভাই দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমার ভাইয়েরা সাহাবীরা সবাই মিলে জিকিরের নিয়ত করে ফেলো, জিকিরের নিয়ত করো। কেমনে নিয়ত করবা? আমি আমার কলবের তরফ মোতাবজ্জা আছি, আমার কলব আমার ফিসাহে হুজুরের কলবের দিকে মোতাবজ্জা আছে। বা সাহাবাই কেরাম বলবেন যে আমার কলব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মোতাবজ্জা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মদিনা থেকে মক্কার দিকে, মক্কা থেকে রিয়াদের দিকে, রিয়াদের থেকে দাম্মামের দিকে, দাম্মামের থেকে বাহরাইনের দিকে, বাহরাইন থেকে কুয়েতের দিকে, কুয়েত থেকে কাতারের দিকে, কাতারের থেকে বাংলাদেশের দিকে, হিন্দের দিকে, হিন্দ থেকে ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে, পাকিস্তান থেকে ঘুরে আবার মক্কা মুকাররমায় গিয়ে আল্লাহর দিকে গিয়ে জিকিরের ফয়জ ও বরকত আমাদের কলবে চলে আসুক। এরকম কোন জাল হাদিস আছে? শহীদুরের কথা, কোন জাল হাদিস আছে? আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাইরা শোনো, সাহাবীরা শোনো, আমার উম্মতরা শোনো, তোমাদের মর্যাদা যত উঠবে জিকির তত ছোট হবে, তোমরা যত তবকা যত উপরে যাইবা জিকির তত ছোট হবে। এখন ইদানিং দেখা যায় আমাদের সম্মানিত মা বোনদের লেখাপড়া যত বাড়ে, টাকা পয়সা যত বাড়ে, পোশাক আদি তত কমে, কি বলেন? টাকা পয়সা যত বাড়ে, তারপরে আপনার সম্পদ যত বাড়ে, আমাদের অনেক মা বোনদের দেখা যায় বাংলাদেশে এখন পোশাক তত কমতে থাকে। পোশাক তো বাড়ার কথা টাকা বাড়লে, কিন্তু পোশাক বাড়ে না, পোশাক উল্টা কমে, পোশাক ছোট হয়ে যায়। তো এখন আল্লাহর ওলি যত বাড়ে জিকির তত কি হয়, এই সূত্র জানেন না? মানে আপনি যত ওলির তপকায় বড় হইবেন জিকির তত কি হবে, ছোট হবে। প্রথম আপনি যখন ওলির তপকায় ভর্তি হয়েছেন তখন জিকির হইব কেমনে? তখন জিকির হবে লা ইলাহা বলি, বাম দিক থেকে ডান দিকে মাথার উপরে এই লতিফা পর্যন্ত টান মারবেন। এরপরে লা ইলাহা এদিকে টেনে ইল্লাল্লাহ বলে কলবের লতিফার মধ্যে ধাক্কা দিবেন। এটা হলো প্রথম যখন শুরু হবে। একজন বড় বক্তা সাহেব বলতেছেন, কয় আমাদের পটিয়ার হুজুর যখন জিকির করতেন লা ইলাহা বললে পুকুরের পানি সব এদিকে উঠে যাইত, আবার ইল্লাল্লাহ বললে পুকুরের পানি সব এদিকে উঠে যাইত। লা ইলাহা বললে পুকুরের পানি সব এদিকে চলে যায়, আর ইল্লাল্লাহ বললে এদিকে চলে যায়। এখন আপনি ওলির তপকায় ভর্তি হয়েছেন, প্রথমে আপনি লা ইলাহা বলি এই লতিফায় নিয়ে যাবেন, ইল্লাল্লাহ বলে এই লতিফায় আপনি ধাক্কা দিবেন, আপনার গুনাহ সব পরিষ্কার হয়ে কলব পরিষ্কার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই জিকির শিখাইছে, কি বলেন? আচ্ছা, এবার আপনার তপকা আর একটু উপরে উঠে গেছে, এতদিন জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু আপনি এখন দ্বিতীয় তপকায় উঠে গেছেন, শরীয়তের মধ্য থেকে এবার মার পথে চলে গেছেন, দুই নম্বর স্টেজে উঠে গেছেন, এবার আপনার তপকা উপরে জিকির হবে ছোট, এতদিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার জিকির হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনি উঠছেন উপরে, কিন্তু জিকির হয়েছে কি? মানে প্রমোশন যত বাড়ে, অফিসার যখন উপরের দিকে উঠে তার কাজকর্ম তত কমতে থাকে, টিচার যত সিনিয়র হয় ক্লাস তত কমতে থাকে। একজন লেকচারার ইউনিভার্সিটিতে আপনার ১২টা ১৪টা ১৬টা ক্লাস নিতে হয় সপ্তাহে, আর একজন প্রফেসর সপ্তাহে ২টা ক্লাস নিতে হয়। মানে যত উপরে উঠবে তত ক্লাস কমতে থাকবে, জিকিরও তত কমতে থাকবে। এতদিন জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার জিকির অর্ধেক কমে যাবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে। আরো উপরে উঠে গেছেন, তিন নম্বর তপকায় উঠে গেছেন, তিন নম্বর তপকার নাম কি? শরীয়তের পরে মার পথে গেছেন, মার পথের পরে তরিকতে উঠবেন, তিন নম্বর তরিকা, তিন নম্বর স্টেজে উঠে গেছেন। জিকির আবার আরো কমে যাবে, ইল্লাল্লাহ থেকে এবার চলে আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পর্যায়ে চলে আসবে। মানে আরো কমে গেছে, প্রথম মানে হাফ হয়েছে, লা ইলাহা থেকে অর্ধেক হয়ে কি হয়েছে ইল্লাল্লাহ হয়েছে, এবার এটারে আবার অর্ধেক করবেন কি হবে, এবার আল্লাহ, এবার ইল্লাবাদ শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ করবেন, বাস। এবার আপনি চতুর্থ তপকায় সর্বোচ্চ তপকায় উঠে গেছেন, হাকিকতে উঠে গেছেন, হাকিকতে উঠার পরে আল্লাহকেও বাক করে ফেলবেন, এবার বলবেন খালি হু হা হ। هو ها هو ها نعوذ بالله نعوذ بالله শেষ পর্যন্ত আল্লাহরেও বাক করছে বাক করে এবার জিকির আসছে হু হার মধ্যে দেখবেন হু আর জিকির দেখছেন না গান গায় সবে হু হা আর কিছু কয় না এইটাও নাকি আল্লাহর জিকির নাউযু বিল্লাহ আচ্ছা এখন কেউ বলল এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্ধেক করা যাবে না আল্লাহ আল্লাহ অর্ধেক করা যাবে না হু হা অর্ধেক করা যাবে না এটা কই পাইছেন দলিল দেখান কি বলেন দলিল দেখাবো কে যিনি জিকির করবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দলিল দেখাবেন তিনি যিনি জিকির করবেন আল্লাহ আল্লাহ দলিল দেখাবেন তিনি যিনি জিকির করবেন হু হা দলিল দেখাবেন তিনি যিনি বলবেন এগুলা করা যাবে না এগুলা বেদাত এগুলার কোনো দলিল নেই আমার রাসূল করেন নাই আমার রাসূলের সাহাবীরা করেন নাই তাবিরা করেন নাই তাবে তাবিরা করেন নাই যুগে যুগে সালাফেরা করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্ররা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি করেন নাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি করেন নাই তাদেরকে কোনো দলিল দেখানো লাগবে না দলিল দেখাবে যিনি করবেন তিনি দলিল দেখাবেন তিনি যারা করে না তাদের কাছে দলিল চাওয়া যাবে না দলিল চাইলে এটা জাহালতি এটা মূর্খতা এটা আহমকি এজন্য আগে বুঝতে হবে দলিল দেখাবে কে আচ্ছা এবার কেউ যদি কয় ও মিয়া তুমি ভাত খাও যে দলিল কই পাইছ ভাত খাওয়ার দলিল দেখাও কি বলেন রুটি খান দলিল দেখান রুটি খাওয়া যে হালাল ইলিশ মাছ খাইছেন দলিল দেখান কোথায় পাইছেন ইলিশ মাছ খাওয়া হালাল আপনি যে রুই মাছ খাইছেন কই পাইছেন হালাল আপনি যে বিভিন্ন রং বেরঙ্গের খাবার খাইতেছেন এইগুলা হালাল কই পাইছেন কি বলবেন আবার দলিল খাওয়া দাওয়ার ক্ষেত্রে যারা বলবেন হালাল তাদেরকে দলিল দেওয়া লাগবে না দলিল একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যা কিছু বানাইছি বান্দা সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি সুবহানাল্লাহ জমিনে যা আছে সব হালাল আল্লাহ সব আমাদের জন্য বানাইছেন তাহলে যিনি বলবেন যে হালাল তাকে দলিল দেওয়া লাগবে না দলিল দিবে কে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের নাম ধরে ধরে বলে দিছেন এগুলো হারাম হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়ালমুনখানিকাতু ওয়ালমাউকুজাতু ওয়ালমুতারাদ্দিয়াতু ওয়ান্নতীহাতু ওয়ামা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়ামা যুবিহা আলান নুসুব আল্লাহ পাক এইভাবে নাম ধরে ধরে কয়েকটা জিনিস বলে দিছেন এর বাহিরে যত জিনিস আছে সব জিনিস হালাল সুতরাং যিনি বলবেন এটা হারাম দলিল দেখাইতে হবে তাকে যিনি বলবেন এটা হালাল দলিল কিন্তু তাকে দেখানো লাগবে না কিন্তু আমাদের সমাজে উল্টা কয় এটা যে খাওয়া হালাল দলিল পাইছো কই এই এই এই জিনিস না বুঝলে শাহাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা যাবে না আচ্ছা এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের ইত্তেবা করতে হলে ছয়টা জিনিসের মিল থাকতে হবে কয়টা জিনিস ছয়টা জিনিসের মিল ছয়টা জিনিসের ক্ষেত্রে ইত্তেবা মিলাইতে হবে ছয়টা জিনিসের সাথে না মিললে সেটা ইত্তেবা হবে না সুন্নাত হবে না সেটা হয়ে যাবে বেদাত এক নম্বর জিনিস হলো সবাব সবাব মানে কারণ সবাব মানে কি কারণ কারণে কারণে মিল থাকতে হবে যেমন আপনার নামাজ কয় ওয়াক্ত সালাত কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আমি যদি বলি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এহসান করে আমাদেরকে সালাত দিবেন পাঁচ ওয়াক্ত এখন থেকে আমরা ত্রিমোহনীর মানুষেরা নামাজ ছয় ওয়াক্ত পড়বো আপনি নামাজের ওয়াক্ত বাড়াইবেন কোনো অসুবিধা আছে কি বলেন নামাজে না পড়বো নামাজে আবার অসুবিধা কি নামাজ পড়তে কি গুনাহ হয় নামাজ পড়লেও গুনাহ হয় নামাজ পড়ে জাহান্নামেও যাইতে হয় এই জিনিসটা আমাদের দেশের অধিকাংশ ভাই বোনেরা বুঝেন না যে আরে মিয়া কয় নামাজ পড়লে অসুবিধা আছে নাকি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত আপনি যদি ছয় ওয়াক্ত ফরজ নামাজ বলে বিশ্বাস করেন, এক ওয়াক্ত বাড়িয়ে দেন, এই এক ওয়াক্ত বাড়ানোর কোনো কারণ নাই, সবব নাই। কারণ আমার রাসূল পাঁচ ওয়াক্ত পড়াইছেন, পাঁচ ওয়াক্ত পড়ছেন, পাঁচ ওয়াক্ত পড়তে বলছেন। সুতরাং কেউ যদি ছয় ওয়াক্ত বানায়, ছয় ওয়াক্ত বানায় নিজে পড়ে, অন্যরে পড়তে বলে, ছয় ওয়াক্তের ফরজ বলে বিশ্বাস করে, এই আল্লাহর বান্দার ইমানে চলে যাইব। কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহিদ করে নাই, এত্তেবার তাওহিদ নাই তার মধ্যে, সে আল্লাহ রাসূল থেকে বেশি বুঝে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি বেশি বুঝে তার ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদাররা খবরদার, আল্লাহর থেকে আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝতে যাইও না, বেশি বুঝলে সমস্যা। তাহলে সবাবের মিল থাকতে হবে, সবাবের আত্তেবা, জিনসের আত্তেবা থাকতে হবে। জিনস মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই যেই ধরনের যেই জাতীয় জিনিসের কথা বলছেন, ওই জিনিস হইতে হবে, এর বাহিরে অন্য ধরনের অন্য জিনিসের হওয়া যাবে না। যেমন ধরেন কোরবানি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, ছাগল, মহিষ, উট এই জাতীয় পশুগুলো নির্ধারণ করেছেন বাহিমাতুল আনাম। এখন যদি আপনি ঘোড়া দিয়ে কোরবানি করেন হবে কিনা? ঘোড়াও তো গরুর মতো, ঘোড়াও তো উটের মতো, ঠিক না? এখন ঘোড়া দিয়ে কোরবানি করলেন হবে? কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়ে কোরবানি করেছেন, করতে বলেছেন, করার নির্দেশ দিয়েছেন, এগুলোর সাথে জিনসের দিক থেকে ঘোড়ার মিল নাই, এজন্য ঘোড়া দিয়ে কোরবানি করলে হবে না। কদরের ক্ষেত্রে মিল থাকতে হবে পরিমাণ। কদর মানে কি? পরিমাণে মিল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েছেন দুই রাকাত, আমি যদি তিন রাকাত পড়ি, চার রাকাত পড়ি, হবে জুমার নামাজ? আমও যাইব, সালাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব। জুমার নামাজ আল্লাহ পাক ফরজ করছেন দুই রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামতি করছেন দুই রাকাত। আপনি যদি আমি যদি তিন রাকাত পড়ি, চার রাকাত পড়ি ভালো মনে করে, তাহলে ইমানও যাইব, আমলও যাইব। আল কাইফিয়া, কৈফিয়তের দিক থেকে মিল থাকতে হবে। কৈফিয়ত মানে ধরন, পদ্ধতির দিক থেকে মিল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করার সময় আগে মুখ ধুইছেন, তারপরে হাত ধুইছেন, তারপরে মাথা মাসে করছেন, তারপরে পা ধুইছেন। আমি যদি বলি ভাই এইভাবে না করে, আমি নিচের দিক থেকে উপরের দিকে যাই, নিচের দিক থেকে উপরে গেলাম, প্রথমে পা ধুয়ে ফেললাম, তারপরে আমি হাত ধুলাম, তারপরে মুখ ধুলাম, কুলি করলাম, মুখের কাজ সব শেষ করলাম, তারপরে মাথার উপরে যাই, মাথা মাসে করে ওযু শেষ করলাম, ওযু হবে? কেন হবে না? আমি তো সবে করছি, হ্যাঁ সবে করছি, ফরজও করছি, ওয়াজিবও করছি, সুন্নতও করছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আগে করছেন কাইফিয়াতের দিক থেকে এত্তেবা হয় নাই, এজন্য ওযু বাতিল। সব করার পরেও ওযু হবে না, তার নামাজ হবে না, ইবাদত হবে না। মাকানের ক্ষেত্রে মিল থাকতে হবে, স্থানের ক্ষেত্রে মিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জায়গা নির্ধারণ করেছেন আরাফাতের ময়দান। আপনি যদি এসে ত্রিমোহনীর ময়দান হজের জায়গা বানান, হবে না? হবে না। কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা নির্ধারণ করে দিয়েছেন, মুজদালিফার জায়গা নির্ধারণ করে দিয়েছেন, মিনার জায়গা নির্ধারণ করে দিয়েছেন, আরাফার জায়গা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ওই জায়গাগুলোর বাহিরে অন্য কোথাও গিয়ে যদি হজের অনুষ্ঠান পালন করেন, হজের ইবাদত করেন, হবে না, স্থানের মিল নেই। ছয় নম্বরে যেটা মিল থাকতে হবে সেটা হলো আজ-জামান, সময়ের মিল থাকতে হবে। জোহরের নামাজের ওয়াক্ত সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে, আপনি যদি সূর্য ঢলে পড়ার আগে এগারোটার সময় জোহরের নামাজ পড়ে ফেলান, হবে কিনা? কেন হবে না? সময়ের এত্তেবা হয় নাই, জামানের এত্তেবা হয় নাই। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই ছয়টা জিনিসের এত্তেবা না হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হয় না। এই ছয়টা জিনিসের ক্ষেত্রে এত্তেবা হইতে হবে। আচ্ছা, এবার আসেন আমাদের কোন কোন সম্মানিত ভাইয়েরা প্রশ্ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন তাই যদি সুন্নত হয়, হাদিসের মধ্যে যা পাওয়া যায় তাই মানা যদি সুন্নত হয়, হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করেছেন, ও মিয়া তুমি 11 জন বিয়ে করো না কেন? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করেন, হাদিসে আছে না? আমাদের দেশের কোন কোন ভাইয়েরা দলিল দেন যে হাদিস মানা যাবে না, কি মানতে হবে? সুন্নাত। সব হাদিস কি মানা সম্ভব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করেছেন, এটাও তো হাদিসে আছে, তো তুমি মিয়া করো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, এটা হাদিসে আছে, তুমি মিয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো না কেন? কি বলেন? আল্লাহ রাসূল যা করছেন তাই যদি সুন্নত হয় তো তোমার এগুলো সুন্নত পালন করো না কেন? আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দিগির কাজগুলোকে আমলগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেই পোশাকগুলো পছন্দ করতেন, অনেক সময় সুতি কাপড় পরতেন, অনেক সময় ইয়ামেনি কাপড় পরতেন, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক খাবারকে পছন্দ করতেন। উম্মতের জন্য এগুলো পালন করা সুন্নত কিনা বলেন দেখি। জি, আল্লাহ রাসূল যেই রঙের যেই কোম্পানির কাপড় পরিধান করছেন, আপনার আমার জন্য ওই রঙের ওই কোম্পানির ওই জাতীয় কাপড় পরা সুন্নত কিনা? তা আল্লাহ রাসূল এতে করছে, আপনি করবেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো ব্যক্তিগত রুচির ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জিনিস হালাল জিনিসও খাইতেন না, সাহাবা ইকরামদেরকে বলতেন তোমরা খাও এটা হালাল, তবে আমার খাইতে মন চায় না, এটা হালাল কিন্তু আমি খাই না। সব হালাল জিনিস খাইতে হবে জরুরি বিষয় না, কিন্তু বিশ্বাস করতে হবে এটা হালাল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের খাবার পরিধেয় জিনিসগুলো এইগুলো হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করা জরুরি না। আরেকটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবেই নামাজ পড়া কি সুন্নত না সুন্নত? না সুন্নত, বরং ফিকহের ভাষায় ফরজ, হাদিসের ভাষায় সুন্নত। হাদিসের ভাষায় দাড়ি রাখা সুন্নত। আমাদের দেশে অনেকে মনে করে কত সুন্নত মিয়া পালন করি না, একটা না রাখলে অসুবিধা কি? কিন্তু দাড়ি সুন্নত না, ওই ফেকি সুন্নত না, ফেকের ভাষায় দাড়ি হলো ফরজ ওয়াজিব। কোন কোন ফকিরা ফরজ বলছেন, কেউ কেউ ওয়াজিব বলছেন, কিন্তু এটা হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন সব সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়া হাদিসের ভাষায় সুন্নত, কিন্তু ফেকের ভাষায় এটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ না পড়লে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না। তাহলে ইবাদত যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এইগুলো হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে। তিন নম্বরে কিছু বিষয় আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। যেমন সমস্ত উম্মতের জন্য রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন চারজন বিয়ে করা একসাথে, সর্বোচ্চ চারজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই নীতিমালা শিথিল করে দেওয়া হয়েছে এবং আল্লাহ পাক বলে দিয়েছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য খাস, অন্য মুমিনদের জন্য এটা নয়। আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করে বলে দিয়েছেন এটা আপনার জন্য খালিস ভাবে, আপনার জন্য মোহর দেওয়া ফরজ নয়। আপনি ইচ্ছা করলে মোহর ছাড়াও বিয়ে করতে পারবেন, আপনি ইচ্ছা করলে কোনো নারী যদি আপনাকে আপনার কাছে হেবা করে তার নিজেকে আপনি তাকে বিয়ে করতে পারবেন, এটা আপনার অন্য উম্মতেরা পারবে না, আপনার অন্য উম্মতেরা মোহর ছাড়া বিয়ে করতে পারবে না। তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, আমাদের জন্য ফরজ না। এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এগুলো আমাদের জন্য না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন যে এগুলো আমার জন্য খাস, এগুলো তোমাদের করা জরুরি নয়। তাহলে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন সেই বিবাহ করা আমাদের জন্য সুন্নত নয়, জরুরি নয়। এটা আল্লাহ পাক বলেই দিয়েছেন, খালাসাত আল্লাহ মিন দুনিল মুমিনিন। তাহলে কোন জিনিসের এত্তেবা করতে হবে? এবাদতের এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এত্তেবা, মানহাজের এত্তেবা, আকীদার এত্তেবা, এগুলো করতে হবে। কিন্তু ব্যক্তিগত রুচি অভিরুচি, তারপরে যেগুলো খাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সেগুলোর এত্তেবা ফরজ নয়। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, সর্বশেষে যে কথাটা বলবো, শাহাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, এটার যে সাক্ষ্যটা দিব, এই সাক্ষ্যটা তখনই পরিপূর্ণ হবে যখন আমার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে হবে। কিন্তু আমি দাবি করলাম আমি আহলে হাদিস, আমার আকীদা হলো আহলুল বেদাহ। কি বলেন? আকীদার মধ্যে বেদাত, আমলের মধ্যে বেদাত। আমার সম্মানিত ভাইয়েরা, আহলে হাদিসের এলাকাগুলোতে ভাইদেরকে এত বেশি ভালো লাগে, ভালো লাগার অন্যতম একটা কারণ, আজও আলহামদুলিল্লাহ আহলে হাদিসের ভাই বোনেরা আপনার কোরআন এবং সহি হাদিসের কথা বললে তারা পছন্দ করে। এই গুণটা আল্লাহ পাক তাদের মধ্যে এখনো রাখছেন। অন্য জায়গায় দেখবেন কোরআনের কথা 100টা বলেন, সহি হাদিস 500টা বলেন, যদি এটা মুরব্বির কথার বাহিরে যায়, যদি এটা কোন ইমামের কথার বাহিরে যায়, যদি এটা কোন পীর সাহেবের কথার বাহিরে যায়, আপনি আয়াত 1000 বলেন কোনো লাভ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিসের ভাই বোনদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আল্লাহ পাক এখনো রেখেছেন যে যদি কোরআনের আয়াত বলা হয়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বলা হয়, তারা মেনে নিতে প্রস্তুত থাকেন, আলহামদুলিল্লাহ। যদিও আমাদের ভাইদের মধ্যে অনেক বেদাত ঢুকে গেছে, আছে না? কি আহলে হাদিসের ভাইদের মধ্যে বেদাত আছে? অনেক বেদাত আছে, অবাক লাগে। অনেক জায়গায় গেলে দেখি নামাজ পড়ে না, কয় হুজুর আমি আহলে হাদিস, নামাজ পড়ে না আহলে হাদিস, নামাজ না পড়লে আহলে হাদিস হয় কেমনে? কি বলেন, নামাজ না পড়ে কেউ আহলে হাদিস হইতে পারে? আহলে হাদিস মানে কি বলেন দেখি? হাদিস বলতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝা নাই, সুন্নাকে বোঝা নাই, কোরআনকেও হাদিস বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকেও হাদিস বলে। অনেকে বলে, বর্তমানে অনেক গবেষক বাহির হয়েছেন, রিসার্চার বাহির হয়েছেন, গবেষকেরা বলে কয় আহলে হাদিস হওয়া যাবে না, হইতে হবে আহলে সুন্নাহ। কি হইতে হবে? আহলে সুন্নাহ হইতে হবে, কয় আহলে হাদিস হওয়া যাবে না, কারণ হাদিস সব মানা সম্ভব না। এটাকে আমরা কোনো মন্তব্য করতে রাজি না। হাদিস মানে হলো কোরআন, হাদিস মানে সুন্নাহ। হাদিস বললে দুটাকেই বোঝায়, সুন্নাহ বললে দুটাকে বোঝায় না। এজন্যই পূর্বেকার মুহাদ্দিসিন কেরাম, ফুকাহা কেরাম, তারা নিজেদেরকে গর্ব করে বলতেন যে আমরা আহলে হাদিস, আমরা আসহাবুল হাদিস, আমরা আহলে রায় না, আসহাবে রায় না, আমরা আসহাবে হাদিস, আহলে হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেকে গর্ব করে দাবি করতেন যে আমি কোন সহি হাদিস না পাইলে, যদি দঈফ হাদিসও পাই, তারপরেও আমি রায়ের থেকে, ব্যক্তিগত অভিমত থেকে দঈফ হাদিসকে প্রাধান্য দিই। আর কথাটা বুঝাতে পারছি, মানে একটা মাসালার গবেষণা করতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহি হাদিস পাইতেছেন না, কোন সহি হাদিস উনার কাছে এই বিষয়ে পৌঁছে নাই, উনি পাইতেছেন না, খুঁজে না পাওয়ার ফলে উনার সামনে পাইছেন একটা দঈফ হাদিস। তিনি বলতেন যে দৈব হাদিসের মধ্যে যদিও সন্দেহ আছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা, কিন্তু এটাও অবকাশ আছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইতেও পারে, হইতেও পারে নাও হইতে পারে, দুইটার অবকাশ আছে। কিন্তু আমি আবু হানিফার যে গবেষণা, সেই গবেষণা তো নিরেক একজন ব্যক্তির গবেষণা, ব্যক্তির অভিমত, ব্যক্তির রায়। এই জন্য আমি ব্যক্তির রায়ের চাইতে নবী সাল্লামের থেকে যদি কোন দৈব হাদিসও আমি পাই তা আমি ওই হাদিসকে অগ্রাধিকার দিই। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ কত বড় আহলে হাদিস ছিলেন দেখছেন। আর আবু হানিফার অনুসারীরা আমরা বলি যে কয় আহলে হাদিস হওয়া যাবে না, হইতে হবে কি আহলে সুন্নাহ। আবু হানিফা রহমতুল্লাহ বারবার বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা যখনই যেখানে সহিহ হাদিস পাওয়া যাবে ওইটাই আমার মাযহাব। এখন আবার কোন কোন ভাই অস্বীকার করে, আবু হানিফা কোথায় বলছে? হাশিয়া ইরাদুল মুহতার, আইজো হাশিয়া ইরাদুল মুহতার এই কথা লেখা আছে যে আবু হানিফা রহমতুল্লাহ বারবার বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে সেটাই আমার মাযহাব। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সব সময় ওলামায়ে মদিনা অর্থাৎ মদিনার যে সকল মুহাদ্দিসিন ছিলেন তাদেরকে অগ্রাধিকার দিতেন। কিন্তু মদিনা থেকে কুফা তৎকালীন যোগাযোগটা ছিল খুব কঠিন, অনেক দূরে। ওই যুগে কুফা মানে আরেক দেশ, মদিনা মানে আরেক দেশ, বিশাল দূরত্ব। আজকের যুগে তো মদিনা আর আমরা ঢাকা মনে হয় যে এক দেশ, কাছাকাছি। এখানে বসি মসজিদে নববীর সলাৎ দেখি, দেখি না? এখানে বসে মসজিদে হারামের সলাৎ দেখি, ত্রিমোহনীতে বসি, সুবহানাল্লাহ। ওই সময়কার কুফা আর মদিনা এরকম ছিল না, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনার ওলামাদের থেকে, মদিনার মুহাদ্দিসিন থেকে কোন মতামত বা হাদিস পাইলে সেটাকে সবার উপরে অগ্রাধিকার দিতেন। তার ছাত্র হানাফি মাজহাব কয়টা মাজহাব মিলে হানাফি মাজহাব? তিনটা মাজহাব, মনে রাখবে, তিনটা মাজহাব সমন্বয় করে একটা মাজহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মাজহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মাজহাব, তিন মাজহাবকে একত্রিত করে কোন কোন মাসালা এক এক মাসালায় এক একজনের মতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ যিনি ছিলেন, উনি যখন আব্বাসি খেলাফতের খলিফা হয়েছেন তিনি মদিনায় আসছেন, মদিনায় এসে আব্বাসি খেলাফতের সময় প্রধান বিচারপতি ছিলেন, তখন তিনি মদিনায় এসে মদিনাবাসীকে বললেন ভাইরা আপনাদের কাছে যে সহ আছে সদাকাতুল ফিতির আদায় করার সহ, এটা একটু বাহির করে নিয়ে আসেন। মদিনার লোকেরা নিয়ে আসলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন এই সহটা কুফার সহ থেকে ছোট, কুফার সহের সাথে এটার মিল নেই। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার সহ দিয়েই সদাকাতুল ফিতির আদায় করছেন, কুফার সহ দিয়ে, ফোরাত নদীর সহ দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাকাতুল ফিতির আদায় করেন নাই। সুতরাং এটাই সহি, মদিনার যে সহ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ। এবং তিনি বললেন আজকে যদি আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বেঁচে থাকতেন তিনিও তার মত পরিবর্তন করে এই মদিনার সহের মতটাকে তার মত দিতেন, সুবহানাল্লাহ। তাহলে সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ থেকে শুরু করে সমস্ত আইম্মায়ে কেরাম তারা ছিলেন আসহাবুল হাদিস, তারা সবসময় হাদিসকে অগ্রাধিকার দিতেন। এই জন্য ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে, এবং পরবর্তীতে এই কথাটা আপনার আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাই, তারপর শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনারা সকলেই বলছেন যে যদি সহি হাদিসগুলো ওই সময় সংকলন থাকত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের যুগে তাহলে হানাফি মাজহাবের মধ্যে এত কেয়াস আসতো না। যদি সহি হাদিসের সংকলন থাকতো যেমনি ভাবে ইমাম শাফি রহমতুল্লাহের মাঝহাবে, ইমাম মালিক রহমতুল্লাহের মাঝহাবে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের মাঝহাবে কেয়াসের সংখ্যা অনেক কম, কিন্তু তখন একসাথে হাদিস সংকলন, সহি হাদিসের সংকলন না থাকার কারণে তারা কোন কোন দঈফ হাদিসের উপরে মত দিয়েছেন, কোন কোন কেয়াসের উপরে মত দিয়েছেন, কোন কোন ইস্তিহাদের উপরে মত দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা আমি বলতেছিলাম যে যারা আমরা আহলুল হাদিস বা আসহাবুল হাদিস তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কোরআন এবং সুন্না অনুযায়ী সহি হাদিস অনুযায়ী হতে হবে। তাহলে নামাজ না পড়লে কি আহলে হাদিস হওয়া যাবে? তারপরে সুদ খাইলে আহলে হাদিস হওয়া যাবে? ঘুষ খাইলে? হারাম কাজ করলে? খেয়াল রাখতে হবে এই নামটার সাথে অনেক পুরা জিন্দগি পরিবর্তনের সম্পর্ক আছে। শুধু আর কিছু দরকার না, খালি নামটা খেয়াল রাখলে যে আমি একজন আহলুল হাদিস, বাস এটা মনে রাখলে আল্লাহর এই বান্দার জন্য মুত্তাকিন হওয়া, সালেহিন হওয়া, দিনদার হওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া অত্যন্ত সহজ। খালি মনে রাখবে সব সময় যে আমি হাদিসের অনুসারী, আমি কোরআন এবং সুন্নার অনুসারী। হাদিসের অনুসারী মানে আমি কোরআনেরও অনুসারী, সুন্নারও অনুসারী। সুতরাং আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন সবগুলো কোরআন এবং সুন্না অনুযায়ী হচ্ছে কিনা, হাদিসের সাথে মিল আছে কিনা, এই মিলটা করে নিলেই আলহামদুলিল্লাহ পুরা জীবনে বৈপ্লবিক পরিবর্তন। এই জন্য আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের জন্য দিনমুখী হওয়া, কোরআনমুখী হওয়া, সুন্নামুখী হওয়া অত্যন্ত সহজ। খালি না এই জিনিসটা মনে রাখলেই কোরআন সুন্নামুখী হওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, প্রত্যেকটা এবাদত, প্রত্যেকটা আমল সুন্নতের আলোকে করার চেষ্টা করব। জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করব, এত্তেবায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এক তরিকার অনুসারী হব। তরিকা পৃথিবীতে কয়টা? সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 126 তরিকার অনুসারী হব না, এক তরিকার অনুসারী হব। এবং এটাই সবচেয়ে কিয়ামত পর্যন্ত একমাত্র শর্টকাট তরিকা জান্নাতে যাওয়ার। জান্নাতে যাওয়ার এই তরিকার বাইরে আর কোন শর্টকাট তরিকা বানানোর, শর্টকাট তরিকা অনুসরণ করার কোন অধিকার কারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাই কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন, সমস্ত প্রকার বিদআত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুরব্বীদেরকে হায়াতে তাইয়্যেবা দান করুন, আমাদের যুব সমাজকে শাবাবে মদিনার মতো, মদিনার যুব সমাজের মতো বানিয়ে দিন, আমাদের শিশু কিশোরদেরকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন, আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মাহাতুল মুমিনিনদের মতো, সাহাবায়ে কেরামের স্ত্রীদের মতো সালেহা তাইয়্যেবা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ত্রিমোহনী এলাকাকে কবুল ও মঞ্জুর করে নিন, এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা